بسم الله الرحمن الرحيم القارعة ما القارعة وما أدراك ما القارعة يوم يكون الناس كالفراش المبثوث وتكون الجبال كالعهن المنفوش পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু। করাঘাতকারী, করাঘাতকারী কি, করাঘাতকারী সম্পর্কে আপনি কি জানেন? যেদিন মানুষ হবে বিক্ষিপ্ত পতঙ্গের মতো এবং পর্বতমালা হবে ধূমিত রঙিন পশমের মতো। فهو في عيشة راضية وأما من خفت موازينه فأمه هاوية وما أدراك ما هي نار حامية অতএব যার পাল্লা ভারী হবে সে সুখী জীবন যাপন করবে, আর যার পাল্লা হালকা হবে তার ঠিকানা হবে হাবিয়া। আপনি জানেন তা কি? প্রজ্বলিত অগ্নি।